بسم الله الرحمن الرحيم دايماي بروم دايلو اللار نامي والصافات صفا شپت تحادر جارا شاري بدو باب دون نايمان فالزاجرات زجرا او جارا কঠোর পরিচালক ফাত্তালিয়াতি যিকরা এবং যাহারা জিকির আবৃত্তিতে রত ইন্না ইলাহাকুম লাওয়াহিদ নিশ্চয়ই তোমাদের ইলাহ এক রব্বুস সামাওয়াতি ওয়াল আরদি ওয়ামা বাইনহুমা ওয়া রব্বুল মাশারিক যিনি আকাশমণ্ডলী ও পৃথিবী এবং উহাদের অন্তর্বর্তী সমস্ত কিছুর প্রভু এবং প্রভু সকল উদয় স্থলের ইন্না যায়্যানা আস-সামাআ আদ-দুনিয়া বিযীনাতিনিল কাওয়াকিব আমি নিকটবর্তী আকাশকে নক্ষত্র রাজির সুষমা দ্বারা সুশোভিত করিয়াছি ওয়া হিফযান মিন কুল্লি শাইতানিম মারিদ এবং রক্ষা করিয়াছি প্রত্যেক বিদ্রোহী শয়তান হইতে لا يسمعون إلى الملأ الأعلى ويقذفون من كل جانب فالي وارا ورد جاغتر كيچه سروبن كوري تي پارنا ايبان وادر پتی نكيب تو هاي شاكل ديك ہوئي تي دحورا ولهم عذاب واصب بتارنر جنن ايبان وادر جنن آچه آبرام شاستي إلا من خطف الخطفة فأتبعه شهاب ثاقب তবে কেহ হঠাৎ কিছু শুনিয়ে ফেলিলে জ্বলন্ত উল্কা পিণ্ড তাহার পশ্চাদ্ধাবন করে فاستفتهم أهم أشد خلقا أم من خلقنا إنا خلقناهم من طين لازب উহাদেরকে জিজ্ঞাসা করো উহারা সৃষ্টিতে দৃঢ়তর না আমি অন্য যাহা কিছু সৃষ্টি করিয়াছি তাহা উহাদেরকে আমি সৃষ্টি করিয়াছি আঠালো মৃত্তিকা হইতে তুমি তো বিস্ময় বোধ করিতেছ আর উহারা করিতেছে বিদ্রুপ এবং যখন উহাদেরকে উপদেশ দেওয়া হয় উহারা তাহা গ্রহণ করে না وَإِذَا رَأَوْا آيَةً يَسْتَسْخِرُونَ وَهَرَا كُنُو نِدَرْشَنْ دَكِلِي اُبْوْحَاشْ كَرَي وَقَالُوا إِنْ هَذَا إِلَّا سِحْرٌ مُبِينٌ ایبان بالے یہ تو ایک شویس پسٹ جادو بیتی تو آر کچو ہی نائے أَإِذَا مِتْنَا وَكُنَّا تُرَابًا وَعِظَامًا أَإِنَّا لَمَبْعُوثُونَ আমরা যখন মরিয়া যাইব এবং মৃত্তিকা ও অস্থিতে পরিণত হইব তখনও কি আমাদেরকে উত্থিত করা হইবে أَوَآبَاؤُنَا الْأَوَّلُونَ এবং আমাদের পূর্বপুরুষদেরকেও قل نعم وأنتم داخرون بلو ها ابن تمرا هي بلانچتو فإنما هي زجرة واحدة فإذا هم ينظرون وهي اكتماتر پرچند شبد আর তখনই উহারা প্রত্যক্ষ করিবে وقالوا يا ويلنا هذا يوم الدين এবং উহারা বলিবে দুর্ভোগ আমাদের এই তো কর্মফল দিবস هذا يوم الفصل الذي كنتم به تكذبون এই ফয়সালার দিন যা তোমরা অস্বীকার করিতে احشر الذين ظلموا وازواجهم وما كانوا يعبدون ফেরেশতাদেরকে বলা হইবে একত্র করো জালিম ও উহাদের সহচরগণকে এবং উহাদেরকে যাহাদের ইবাদত করিত তাহারা মিন دون الله فاهدوهم إلى صراط الجحيم اللهم পরিবর্তে এবং উহাদেরকে পরিচালিত করো জাহান্নামের পথে وقفوهم إنهم مسؤولون অতঃপর উহাদেরকে থামাও কারণ উহাদেরকে প্রশ্ন করা হইবে ما لكم لا تناصرون তোমাদের কি হইল যে তোমরা একে অপরের সাহায্য করিতেছ না بل هم اليوم مستسلمون বস্তুত সেই দিন উহারা আত্মসমর্পণ করিবে وأقبل بعضهم على بعض يتساءلون এবং উহারা একে অপরের সামনাসামনি হইয়া জিজ্ঞাসাবাদ করিবে قالوا إنكم كنتم تأتوننا عن اليمين উহারা বলিবে তোমরা তো তোমাদের শক্তি লইয়া আমাদের নিকট আসিতে قالوا بل لم تكونوا مؤمنين তাহারা বলিবে তোমরা তো বিশ্বাসী ছিলে না وما كان لنا عليكم من سلطان بل كنتم قوما طاغين এবং তোমাদের উপর আমাদের কোনো কর্তৃত্ব ছিল না বস্তুত তোমরাই ছিলে সীমা লঙ্ঘনকারী সম্প্রদায় فحق علينا قول ربنا إنا لذائقون আমাদের বিরুদ্ধে আমাদের প্রতিপালকের কথা সত্য হইয়াছে আমাদেরকে অবশ্যই শাস্তি আস্বাদন করিতে হইবে فأغويناكم إنا كنا غاوين আমরা তোমাদেরকে বিভ্রান্ত করিয়াছিলাম কারণ আমরা নিজেরাও ছিলাম বিভ্রান্ত فإنهم يومئذ في العذاب مشتركون উহারা সকলেই সেদিন শাস্তির শরিক হইবে إنا كذلك نفعل بالمجرمين অপরাধীদের প্রতি আমি এইরূপেই করিয়া থাকি إنهم كانوا إذا قيل لهم لا إله إلا الله يستكبرون উহাদেরকে আল্লাহ ব্যতীত কোনো ইলাহ নাই বলা হইলে উহারা অহংকার করিত ويقولون أئنا لتاركو آلهتنا لشاعر مجنون এবং বলিত আমরা কি এক উন্মাদ কবির কথায় আমাদের ইলাহাগণকে বর্জন করিব বল জা بالحق وصدق المرسلين বরং সে তো সত্য লইয়া আসিয়াছে এবং সে রাসূলদেরকে সত্য বলিয়া স্বীকার করিয়াছে ইন্নাকুম লাযায়িকুল আযাবিল আলীম তোমরা অবশ্যই মর্মন্তুদ শাস্তির আস্বাদ গ্রহণ করিবে ওয়ামা তুজজাউনা ইল্লা মা কুনতুম তাআমালুন এবং তোমরা যাহা করিতে তাহারই প্রতিফল পাইবে إلا عباد الله المخلصين তবে তাহারা নয় যারা আল্লাহর একনিষ্ঠ বান্দা أولئك لهم رزق معلوم তাহাদের জন্য আছে নির্ধারিত রিজিক فواكه وهم مكرمون ফলমূল আর তাহারা হইবে সম্মানিত ফি জান্নাতিন নাঈম সুখত কাননে আলা সুরুরিম মুতাকাবিলিন তারা মুখামুখি হইয়া আসনে আসীন হইবে ইউতাফু আলাইহিম বিকাসিম মিন মাঈন

সে যদি আল্লাহর পবিত্রতা ও মহিমা ঘোষণা না করিত للبث في بطنه الى يوم يبعثون তাহলে তাকে উত্থান দিবস পর্যন্ত থাকিতে হইত উহার উদরে فنبذناه بالعراء وهو سقيم অতঃপর ইউনূসকে আমি নিক্ষেপ করিলাম এক তৃণহীন প্রান্তরে এবং সে ছিল রুগ্ন وأنبتنا عليه شجرة من يقطين পরে আমি তাহার উপর এক লাউ গাছ উদ্গত করিলাম وأرسلناه إلى 100,000 أو يزيدون তাহাকে আমি 100,000 বা ততোধিক লোকের প্রতি প্রেরণ করিয়াছিলাম فآمنوا فمتعناهم إلى حين এবং তাহারা ঈমান আনিয়াছিল ফলে আমি তাহাদেরকে কিছুকালের জন্য জীবন উপভোগ করিতে দিলাম فاستفتهم لربك البنات ولهم البنون এখন উহাদেরকে জিজ্ঞাসা করো তোমার প্রতিপালকের জন্য কি রইয়াছে কন্যা সন্তান এবং উহাদের জন্য পুত্র সন্তান আম খালাকনাল মালাইকাতা ইনাসা ওয়াহুম শাহিদুন অথবা আমি কি ফিরিশতাদেরকে নারী রূপে সৃষ্টি করিয়াছিলাম আর উহারা প্রত্যক্ষ করিতেছিল আলা ইন্নাহুম মিন ইফকিহিম লায়াকুলুন দেখো উহারা তো মনগড়া কথা বলে যে আলা ইন্নাহুম মিন ইফকিহিম লায়াকুলুন من إفكهم ليقولون ولد الله وإنهم لكاذبون الله সন্তান জন্ম দিয়েছেন উহারা নিশ্চয়ই মিথ্যাবাদী أصطفى البنات على البنين তিনি কি পুত্র সন্তানের পরিবর্তে কন্যা সন্তান পছন্দ করিতেন ما لكم كيف تحكمون তোমাদের কি হইয়াছে তোমরা কিরূপ বিচার করো তবে কি তোমরা উপদেশ গ্রহণ করিবে না তোমাদের কি সুস্পষ্ট দলিল প্রমাণ আছে তোমরা সত্যবাদী হইলে তোমাদের কিতাব উপস্থিত করো وجعلوا بينه وبين الجنة نسبا ولقد علمت الجنة إنهم لمحضرون ورا الله ও জিন জাতির মধ্যে আত্মীয়তার সম্পর্ক স্থির করিয়াছে অথচ জিনেরা জানে তাহাদেরকেও নিশ্চয়ই উপস্থিত করা হইবে শাস্তির জন্য سبحان الله عما يصفون وهرا جها بوله تاه হইতে আল্লাহ পবিত্র মহান الا عباد الله المخلصين আল্লাহর একনিষ্ঠ বান্দাগণ ব্যতীত فانكم وما تعبدون তোমরা এবং তোমরা যাহাদের ইবাদত করো উহারা ما أنتم عليه بفاتنين তোমরা কাহাকেও আল্লাহর সম্বন্ধে বিভ্রান্ত করিতে পারিবে না إلا من هو صال الجحيم কেবল প্রজ্বলিত অগ্নিতে প্রবেশকারীকে ব্যতীত وما منا إلا له مقام معلوم আমাদের প্রত্যেকের জন্যই নির্ধারিত স্থান রহিয়াছে وإنا لنحن الصافون আমরা তো সারিবদ্ধভাবে দণ্ডায়মান وَإِنَّا لَنَحْنُ الْمُسَبِّحُونَ এবং আমরা অবশ্যই তাহার পবিত্রতা ও মহিমা ঘোষণাকারী وَإِن كَانُوا لَيَقُولُونَ উহারা তো বলিয়া আসিয়াছে لو أن عندنا ذكرا من الأولين পূর্ববর্তীদের কিতাবের মতো যদি আমাদের কোনো কিতাব থাকিত লাকুন্না ইবাদাল্লাহিল মুখলাসিন আমরা অবশ্যই আল্লাহর একনিষ্ঠ বান্দা হইতাম ফাকাফারু বিহ ফাসাউফা ইয়ালামুন কিন্তু উহারা কুরআন প্রত্যাখ্যান করিল এবং শীঘ্রই উহারা জানিতে পারিবে ولقد سبقت كلمتنا لعبادنا المرسلين আমার প্রিয় তো বান্দাদের সম্পর্কে আমার এই বাক্য পূর্বেই স্থির হইয়াছে যে انهم لهم المنصورون অবশ্যই তারা সাহায্য প্রাপ্ত হইবে وان جندنا لهم الغالبون এবং আমার বাহিনী হইবে বিজয়ী فتول عنهم حتى حين অতএব কিছু কালের জন্য তুমি উহাদেরকে উপেক্ষা করো وابصرهم فسوف يبصرون তুমি উহাদেরকে পর্যবেক্ষণ করো শীঘ্রই উহারা প্রত্যক্ষ করিবে أفبعذابنا يستعجلون উহারা কি তবে আমার শাস্তি ত্বরান্বিত করিতে চায় فإذا نزل بساحتهم فساء صباح المنذرين তাহাদের আঙিনায় যখন শাস্তি নামিয়ে আসিবে তখন সতর্ককৃতদের প্রভাত হইবে কত মন্দ وتول عنهم حتى حين অতএব কিছু কালের জন্য তুমি উহাদেরকে উপেক্ষা করো وأبصر فسوف يبصرون তুমি উহাদেরকে পর্যবেক্ষণ করো শীঘ্রই উহারা প্রত্যক্ষ করিবে سبحان ربك رب العزة عما يصفون উহারা যাহা আরোপ করে তা হইতে পবিত্র ও মহান তোমার প্রতিপালক যিনি সকল ক্ষমতার অধিকারী وسلام على المرسلين শান্তি বর্ষিত হোক রাসূলদের প্রতি والحمد لله رب العالمين আর সকল প্রশংসা জগৎসমূহের প্রতিপালক আল্লাহরই প্রাপ্য